সাথে তাবলিগি ইজতেমা। প্রথম দিনের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত এই তিন দিন ব্যাপী তাবলিগি ইজতেমায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক সম্মানিত ওলামায়ে কেরাম এসেছেন, অনেক মুরব্বিয়ান এসেছেন, অনেক যুবক কিশোর ভাইয়েরা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন দিন পর্যন্ত এই তাবলিগি ইজতেমাকে সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই তিন দিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে যত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, যত আমালের তারবিয়ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে তা শুনে তা শিখে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে ইজতেমা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক বিজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরাম অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করেছেন। রাত অনেক হয়ে গিয়েছে, অনেক ভাই অনেক মুরব্বী ইতিমধ্যে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন, কি মারা গেছেন না জি, কতজন মারা গেছে ইজতেমা জি, হিসাব ছাড়া মারা গেছে। তাহলে তো কালকে পত্রিকা আসবে যে ময়মনসিংহের তাবলিগি ইজতেমায় অসংখ্য লোকের প্রাণহানি, অসংখ্য লোক মারা গেছে নাকি, যারা ঘুমাই গেছেন তারা মারা গেছেন না, কারণ ঘুমানোর সময় তারা কি পড়ছেন, আল্লাহ আল্লাহ আমি আপনার নামে মরে যাচ্ছি, আমতো মানে আমি মরতেছি মারা যাচ্ছি, তাহলে তারা মারাই গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে সকালবেলায় জীবিত করবেন, জীবিত করার পর আমরা বলি কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে, মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবন দান করেছে। প্রতিদিন আমরা যখন ঘুমাই একবার মৃত্যুবরণ করি, আবার যখন থেকে উঠি আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আমাদেরকে আবার জীবন দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইই মোটামুটি এখন ঘুমের সময় কাছে এসছে, আর অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমরা জার্নি করে এসেছি, সবার শরীরও ক্লান্ত, ঘুম আসা তো স্বাভাবিক। এজন্য আমরা বেশি সময় আর আলোচনা করব না, অল্প সময় আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল শিল্প এবং বিদাত, এই দুটি সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট যে দুটি বিষয় শিল্প এবং বিদাত। এই শিল্প এবং বিদাত কি, শিল্প এবং বিদাত বলতে কি বোঝায়, এটার ক্ষতিকর দিকগুলো কি, আর এগুলো সমাজ থেকে দূর করার পদ্ধতি কি, কিভাবে আমাদের সমাজ থেকে এই শিল্প এবং বেদাত দূর করা সম্ভব, দূর করা যাবে, এই বিষয়গুলোর দিকে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনা করতে গেলে আবার ঘুমের ভাব নিয়ে বা ঘুমানো অবস্থায় আলোচনা করলে এই কথাগুলো আমাদের মস্তিষ্কে আমাদের ব্রেনে ঢুকবে না। এই জন্য আলোচনা চলাকালীন একটু সজাগ থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এ রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে একটু উত্তর দিতে হবে, কথাবার্তা বলতে হবে, তাহলে আমরা মনে করবো যে আমাদের ভাইয়েরা এখনো জাগ্রত আছেন, জীবিত আছেন। এই জন্য যখন আমরা জাগ্রত থাকবো, সজাগ থাকবো, তখন আমাদের এই কথাগুলো আমাদের মস্তিষ্কে সহজ ভাবে ধারণ হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, বলেছেন না? জান্নাত কি তৈরি করা আছে না তৈরি করবেন? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই জান্নাত তৈরি করে রাখা হয়েছে। উইদ্দাত মানে তৈরি করে, প্রস্তুত করে, রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আচ্ছা, আমরা কোথায় যেতে চাই সবাই? জাহান্নামে যেতে চাই, এরকম কোন ভাইরাসের ইস্তেমা আছে? একলে একটু হাত তোলেন না, আমি জাহান্নামে যেতে চাই। আছেন নাই? তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার, আসহাবুল জান্নাহ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে আমরা সবাই জান্নাত প্রত্যাশী, সবাই জান্নাতে যেতে চাই। কারণ হলো জান্নাত আমাদের বাপের বাড়ি। জান্নাত আমাদের বাপের বাড়ি না? আমাদের আদম আলাইহিসসালামের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তৈরি করে আমাদের কি বলছেন? তুমি আর তোমার স্ত্রী দুজনেই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। সুহান, তাহলে আমাদের আব্বাও ছিলেন জান্নাতে, আমাদের আম্মাও ছিলেন জান্নাতে, আমাদের বাবা মা যেখানে আমরাও যাবো কোথায়? সেখানে। আব্বা আম্মা জান্নাতে গেছে, আমরা কেন জান্নাতে যাবো? কি বলেন? আব্বা আম্মা যে জায়গায় ছিলেন, আব্বা আম্মার বাড়ি যেখানে, আমরা ওয়ারিসি সূত্রে সেই জান্নাতেই যেতে চাই। তবে ওয়ারিসি মাঝে মাঝে বাতিল হয়ে যায়, ওয়ারিসি সূত্র মাঝে মাঝে বাতিল হয়ে যায়, সম্পত্তি পায় না, এটা জানেন তো? সেই কারণ গুলোতে ওয়ারিসি সম্পত্তি বাতিল হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হল, যদি বাবা মুসলিম, ছেলে অমুসলিম, ছেলে মুরতাদ, ছেলে মুশরিক, ছেলে কাফের, তাহলে মুসলিম বাবার সম্পদ অমুসলিম সন্তান পাইতে পারে। তাহলে আদম আলাইহিসসালাম যেহেতু জান্নাতের বাসিন্দা, আমরা হলাম জান্নাতের ওয়ারিস, কিন্তু সবাই এই ওয়ারিস হতে পারবে না, কারণ আদম আলাইহিসসালাম যেই দ্বীনের অনুসারী, সেই দ্বীনের অনুসারী যদি সন্তানেরা না হয়, তাহলে ওই সন্তান বাবার ওয়ারিসি সম্পদ পাইতে পারে, এই জন্য ওই সন্তান জান্নাতেও যেতে পারবে না। তাহলে আদম আলাইহিসসালাম যেই তাওহীদের অনুসারী ছিলেন, আদম আলাইহিসসালাম যে শিরক মুক্ত তাওহীদি ইবাদতের অনুসারী ছিলেন, ওই শিরক মুক্ত তাওহীদের অনুসারী না হলে আল্লাহর কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারে না। আচ্ছা, এই জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে চাইলে কয়টা জিনিস সাথে করে নিয়ে যেতে হয় বলো তো দেখি? কয়টা জিনিস নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন? ঈমান এবং আমল। ঈমান এবং আমল, হ্যাঁ। সবাই কথা বলা না দেখি? আমালুস সালিহা। দুইটা জিনিস নিয়ে যেতে হবে, কয়টা জিনিস? দুইটা। দুইটা, দুই দুনিয়া থেকে যাওয়ার সময় এই দুইটা জিনিস হাতে করে কবরে নিয়ে যেতে হবে। একটা জিনিসের নাম হলো ইমান, আরেকটা জিনিসের নাম হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় বারবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো ঈমান নিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, আমলে সালেহ নিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, দুনিয়া থেকে আসার সময় কবরে আসার সময় এই দুইটা জিনিস নিয়ে আসে, ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আর আমলে সালেহ নিয়ে জীবন যাপন করবে, ঈমান আর আমলে সালেহ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিসের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোন সূরা বলুন তো দেখি। জি, অনুসারী হওয়ার কারণে কোরআনের কোন সূরা কোন আয়াত কোন হাদিসের গ্রন্থের হাদিস সহি না দঈফ না জাল এগুলার একটু খোঁজ খবর রাখে, আর কোরআন সুন্নাহর অনুসারে না হলে এগুলোর খোঁজ খবর রাখার দরকার হয় না। তাহলে এই সূরাটা হলো সূরা আল বুরুজ। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। ঈমান আর আমল সালে এই দুটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন। তাহলে আমাদেরকে এই দুটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথম গুরুত্ব দিতে হবে ঈমান, তারপরে গুরুত্ব দিতে হবে আমলে সালে। এখন ঈমানের খবর নাই, আমলে সালে খুব গুরুত্ব দিয়ে করছেন, লাভ হবে না? লাভ হবে না। ঈমান নাই, আপনার আমলের কোন গুরুত্ব নেই। ঈমান যতক্ষণ কুফর মুক্ত, শিরক মুক্ত, বিদআত মুক্ত না হবে এতক্ষণ আপনি বস্তায় বস্তায় তাকে তাকে আমল করতে থাকেন, কিন্তু এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আগে বিশুদ্ধ করতে হবে ঈমান, তারপরে বিশুদ্ধ করতে হবে আমল। আবার ঈমানের সাথে আমলের একটা গভীর কানেকশন আছে, যোগাযোগ আছে। ঈমান যদি বিশুদ্ধ হয় অটোমেটিক ঈমানে আমলকে বিশুদ্ধ করে ফেলে, আবার আমল বিশুদ্ধ হলে আমলে ঈমান বিশুদ্ধ করতে পারে। এই সূত্রটা বুঝতে হবে, মানে ঈমান বিশুদ্ধ হলে ইমানে টেনে আমলকে বিশুদ্ধ বানিয়ে ফেলে, কিন্তু আমল বিশুদ্ধ হলে সেটার টানে ইমান বিশুদ্ধ হয় না। এজন্য সমাজে অনেক মানুষ দেখবেন অনেক আমল করে, অনেক আমলে তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত জামাত সালাত কায়েম করে, তারপরে জিকির আজকার সুন্নতের আজকার অনেক আমল করে, কিন্তু আগে যা বিশুদ্ধ আমল টেনে তাকে আমার ইমানকে বিশুদ্ধ করতে পারে নাই, কিন্তু ইমান যার বিশুদ্ধ হয়েছে অটোমেটিক তার আমল বিশুদ্ধ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসগুলোর দিকে তাকালে, গভীরভাবে তাকালে আপনি দেখবেন যে ইমানের সাথে আমলের একটা গভীর যোগাযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আমল। এই আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, মান কানা ইউমিনু যে লোক আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনে, তাহলে আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনলে ওই মানুষটা কোন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। এটা ইমানের তালে তার এই আমলটা বিশুদ্ধ হয়ে যায়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরা আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনে, ফালিয়াকুল খাইরান, সেই জন্য কল্যাণকর কথা বলে, উত্তম কথা বলে, ভালো ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে সে চুপ করে থাকে, কোনো কথাই বলে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ভালো কথা বলা, চুপ করে থাকা, এটা হলো আমল। কিন্তু এটাকে সম্পৃক্ত করেছেন ঈমানের সাথে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার বললেন যে আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কোন লোকটা ঈমানদার নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়াতমানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার নির্যাতন থেকে নিরাপদ নয়। অর্থাৎ এভাবে শত শত হাদিস বিশ্লেষণ করলে দেখবেন যে ইমানের সাথে আমলের একটা গভীর যোগাযোগ আছে। ইমান যদি বিশুদ্ধ হয় তার আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে। এজন্য মানুষকে দাওয়াত দিতে হয় ইমানের, বিশুদ্ধ ইমানের দাওয়াত, শিরক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত। এই ইমান যদি তাওহীদি হয়ে যায়, ইমান যদি শিরক মুক্ত হয়ে যায়, আমল ও বিদআত মুক্ত হয়ে যায়, আমলটাও সুন্নতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই জান্নাতে যেতে হলে দুটো জিনিস দরকার, ইমান আর আমলের সওয়াব। কিন্তু দুটোর মধ্যে আগে গুরুত্ব দিতে হবে ইমানের, তারপরে আমলের সওয়াবে। ইমান বাদ দিয়ে আমলের সওয়াবে না, আগে ইমান তারপরে আমলের সওয়াবে। আচ্ছা, এখন এই দুটো জিনিস নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এখন ইমান একটা কোন রকম নিয়ে গেলেন, যে ইমানটা জাল ইমান, জাল বলুন তো, জাল টাকার নোট আছে না, এইরকম একটা জাল ইমান, ভেজাল ইমান, দুই নম্বরই ইমান নিয়ে গেলেন আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দিয়ে দিবেন? তাহলে ইমানটা কিরকম হইতে হবে? নির্ভেজাল, এটা এক নম্বর ইমান, খাঁটি ইমান, নির্ভেজাল ইমান, এইরকম ইমান নিয়ে যেতে হবে। ভেজাল ইমান, দুই নম্বরই ইমান, তারপর অসুস্থ ইমান, এরকম ইমান নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে সুস্থ ইমান, নির্ভেজাল ইমান কোনটা? যেই ইমানটা কুফর মুক্ত, যেই ইমানটা শিরক মুক্ত, যেই ইমানটা বিদআত মুক্ত, এই ইমানটার নাম হলো বিশুদ্ধ ইমান, এই ইমানটার নাম হলো সহি আকীদা, এই ইমানটার নাম হলো সহি ঈমান। নির্ভেজাল, বিশুদ্ধ, সুস্থ, স্বাভাবিক ইমান, যেই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে বলছি যে ইমানটার মধ্যে থাকা যাবে না কুফর, কুফর মুক্ত ইমান হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. الله رب العالمين قال ومن يكفر بالإيمان ইমান, আল্লাহর কোন বান্দা ইমান আনার পরে যদি কুফরি করে, ইমানের সাথে কুফরি করে, ইমান আনছে আবার কুফরি করছে, ফাকাদ হাবিতা আমালুহু, এই লোকটা কুফরি করার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, সব আমল বরবাদ হয়ে গেছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর এই বান্দাটা আখিরাতে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, এটা বলতে হবে প্রত্যেক কথার পরে, যেখানে যেটা দরকার সুবহানাল্লাহ হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হলে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ হলে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ হলে নাউযুবিল্লাহ, চুপ করে বসে থাকা যাবে না, এটা জিকিরের মাজলিস, প্রত্যেকটা কথা আপনার জিকির হবে, তবে এরকম বলা যাবে না চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ, বক্তা বলবে যে সবাই আকাশ বাতাস কাঁপাই চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ, আর শ্রোতারা বলবে সুবহানাল্লাহ, এটা সুন্নতের খেলা, এটা বলা যাবে না। কিন্তু শ্রোতারা নিজেরাই যখন আল্লাহর কথাগুলো শুনবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো শুনবে, শ্রোতারা নিজেরাই সুবহানাল্লাহ বলবে, নিজেরাই আলহামদুলিল্লাহ বলবে, নিজেরাই আল্লাহু আকবার বলবে। তাহলে আমার সম্মানিত ভাইয়া, ইমানটা হইতে হবে এক নম্বরে কুফরমুক্ত, দ্বিতীয় নম্বরে, দুই নম্বরে ইমানটা হইতে হবে শিরক মুক্ত। ইমানটা যদি শিরক মুক্ত না হয় তাহলেও জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنة ومأواه النار, الله رب العالمين বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, فقد حرم الله عليه الجنة, আল্লাহ রব العالمين তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি বলতে হবে? নাউযু বিল্লাহ, যে আল্লাহর জান্নাত শিরককারীর জন্য হারাম হয়ে যায়, তার ঠিকানা তার আবাসস্থল হয়ে যায় জাহান্নাম। তাহলে ইমানটা শিরক মুক্ত হইতে হবে, ইমানটা বেদাত মুক্ত হইতে হবে, বেদাতি আকীদা বেদাতি বিশ্বাস থেকেও ইমানটা মুক্ত নিরাপদ সুস্থ হইতে হবে। কারণ আমার আকীদার মধ্যে যদি নতুন বেদাতি কোন আকীদা থাকে, প্রত্যেক বেদাত হলো গোমরাহি দলালা, আর প্রত্যেক দলালা জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাতি আকীদা থাকলে সেই বেদাতি আকীদাও আমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। জান্নাত পাওয়ার রাস্তার প্রতিবন্ধক এই বেদাতি আকীদা। তাহলে আমার ইমান কুফর মুক্ত, ইমান শিরক মুক্ত, ইমান বেদাত মুক্ত, তাহলে আমার হবে বিশুদ্ধ নির্বেচাল আপি তাওহীদি ইমান। জান্নাত পেতে হলে এরকম ইমানটা লাগবে। আবার আমল তার ব্যাপারেও কিছু শর্ত আছে, খালি আমল নিয়ে গেলে বস্তা বস্তা কাজ হবে না। এমতের ময়দানে অনেক মানুষ বস্তা বস্তা তাকে তাকে আমল নিয়ে যাবে, কিন্তু সমস্ত আমাল গুলো হাবা হয়ে যায়, সব বালের মতো উড়ে চলে যাবে, দুলাবালির মতো উড়ে চলে যাবে, একটা আমল নাই। কারণ কি? কারণ হচ্ছে মাছ ধরতে গেলে মাছ যখন নদীতে বা বিলে মাছ ধরতে যান, তখন যেটার মধ্যে মাছ রাখে এটাকে কি বলেন? খলই। এক এক এলাকায় এক এক সপ্তাহ বলে আছে খলই নিয়ে গেছেন মাছ রাখার জন্য, কিন্তু খলর নিচে দি বাংলা, নিচে দি কিছু নাই, আপনি মাছ ধরতেছেন কষ্ট করে করে, ধরে ধরে ঢুকেতেছেন, ধরে ধরে ঢুকেতেছেন, বাড়িতে দেখেন একটা মাছও নাই, সব চলে গেছে। কারণ আপনি যে মাছটা রাখতেছেন ওই সময় আপনি খেয়াল করেন নাই, চিন্তা করেন নাই যে এটার নিচে দিয়ে ঠিক মতো এটা আছে কিনা, নিচে কিছু নাই, নিচে খালি। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমলের কথা বলেন নাই, আমলের সাথে আরেকটা শব্দ আল্লাহ পাক যোগ করছেন, আমলে সালেহ। আল্লাহ পাক শুধু আমল করতে বলেন নাই, আমলটা বলছেন কি? আমলে সালেহ। সালেহ মানে কি? সালেহ মানে হল বাজারে যেটা চলে, চলে বুঝলেন না, মানে বাজারে যেটা চলে এটাই হল সালেহ। আখেরাতের বাজারে চলে, যেই আমলটা দিয়ে জান্নাত পাওয়া যায়, এইরকম আমল, যেই আমলটা বেদাত মুক্ত, যেই আমলটা সুন্নতে ভরা, সুন্নতের এত্তেবার পরিপূর্ণ, এই আমলটার নাম আমলে পাকিস্তান আমলের টাকা অনেক ঘুরে গেড়ে আসছেন, চলে না। মোগল আমলের টাকা চলে না, অথবা বাংলাদেশ আমলের টাকা, কিন্তু ডাল টাকা, দুই নম্বরী টাকা, ভেজাল টাকা, তাহলে আপনি বাবা করতে পারবেন না, কিছুই পাবেন না। বরং উল্টা জাল টাকার নোট ধরা পড়লে আপনার শাস্তির ব্যবস্থা আছে, আছে না? তাহলে বাজার করতে যাওয়ার আগে যে টাকাটা নিতেছেন খেয়াল রাখতে হবে, এই টাকাটা কোন আমলের টাকা, বর্তমান বাজারে চলে কিনা, এটা ভেজাল নোট কিনা, জাল নোট কিনা, নাকি খাবি নোট, এটা দেখে শুনে আপনাকে বাজার হয়েছে। ঠিক যেই আমলটা নিয়ে কবরে যাব, হাসরে যাব, জান্নাত পেতে চাই, সেই আমলটা এরকম দেখে শুনে রাখতে হবে যে এই আমলটা আখেরাতের বাজারে চলে কিনা। আখেরাতের বাজারে কোন আমল চলে? বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম وَاللَّهُ غَفُورُ الرَّحِيمُ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, মহব্বত মানে ইবাদত, মহব্বত না হলে ইবাদত হয় না, আগে আল্লাহ মহব্বত আসতে হবে, তারপর এবাদত। এই জন্য এবাদতের একটা রোপণ হইল, এবাদতের গুরুত্বপূর্ণ রোপণ হইল মহব্বত, মহব্বত ভালোবাসা। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহর এবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের সুন্নতের এত্তেবা করেই তুমি আমল করো। আমলটা হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মতো পরিপূর্ণ অনুসরণ করে, তাহলেই তোমাকে মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হইলে, জান্নাত পাইতে হইলে এবং গুনাহ মাফ হইতে হইলে, আল্লাহর মহব্বত পাওয়ার গুনাহ মাফ হওয়া মানে এই লোকের জন্য জান্নাত। কোন লোককে যদি আল্লাহ ভালোবাসে, ভালোবাসি কি আল্লাহ জাহান্নামে দিবে? আল্লাহ কোন বান্দারে খুব মহব্বত করে, এই জন্য মহব্বত করে জাহান্নামে দিবে কি? আপনারা কি বলেন? আল্লাহ কোন বান্দাকে খুব ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন, কোথায় দিবেন? জান্নাতে। তাহলে জান্নাতে পাওয়ার জন্য যে আমল, সেটা হতে হবে সুন্নতি আমল। যদি সেটা সুন্নতি না হয়, তাহলে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আমল করলে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, কিয়ামতের ময়দানে ওই আমল কোন কাজে আসবে না, ওই আমল কোন হিসাবের মধ্যেই আসবে না। তাহলে আমার ভাইরা, প্রথম কথা হলো আমরা ইমান আর আমলের সালে নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু এখন ভেবে দেখার বিষয়, চিন্তা করার বিষয়, আমার ইমানটা বিশুদ্ধ কিনা, আমার আমলটা বিশুদ্ধ কিনা, আমার আমলটা আমাদের সালে কিনা, এই দুটো জিনিস দেখা আমাদের সবচেয়ে জরুরি। যে ইমানটা নষ্ট হয়, ইমানের বিশুদ্ধতা বিনষ্ট হয় যে জিনিসগুলো দিয়ে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো শিখ, আর আমলটা যে জিনিস দ্বারা নষ্ট হয় সেই বিনষ্টকারী জিনিসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো মেরাজ। এজন্যই দুটার বিষয় সম্পর্কে, শেখ সম্পর্কে এবং মেরাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। প্রত্যেক মুসলিম পুরুষকেও জানতে হবে, প্রত্যেক মুসলিম নারীকেও জানতে হবে যে সে কি জিনিস, বেদাত কি জিনিস। আমরা সংক্ষেপে প্রথমে আলোচনা করব শিরিক কি এবং বেদাত, তারপর আলোচনা করব এই দুটা দূর করার সমাজ থেকে মাধ্যম কি, উপায় কি। প্রথমে আসি আমরা শিরিক। শিরিকটা আমরা যখন ইমান আনি, যখন আমরা ইসলাম গ্রহণ করি, তখন একটা শাহাদার মাধ্যমে, সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছেন না কেন? না কি পড়ছেন নাকি? আমরা এই কালেমা ছাড়াই মুসলিম হয়ে গেছি। এই কালেমা বুঝি শুনে এলেন সহকারে মেনে নেওয়ার কারণে আমরা মুসলিম, কিন্তু যারা মেনে নিয়ে নাই তারা মুসলিম না। তাহলে এই কালেমার স্বীকৃতির মধ্যে আমরা একটা কথা বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওহীদের মালিক, একত্ববাদের মালিক, লা শারীকা লাহু, যেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মাবুদ হিসেবে স্বীকার করে নিলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোন শরীক নাই, ওই আল্লাহর কোন শরীক নাই। আমাদের দেশে কোরবানির সময় আসলে শরীকের প্রচলন বেশি থাকে, দেখছেন না? শরীক মানে কি? একজনে একটা গরু কোরবানি করলে এটা শরীক আনা কোরবানি, ঠিক না? সবাই ঠিক না? একজনে একটা গরু কোরবানি করছে এটা কি শরীক আনা কোরবানি হয়েছে? দুইজনে একটা করছে, তিনজনে একটা করছে, চারজনে একটা করছে, এটা হলো শরীক আনা কোরবানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে একমাত্র মালিকানা বানাই নেওয়া, এটার নাম হল ওয়াহদাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলোর মালিক বানানোর পাশাপাশি আল্লাহর সাথে আল্লাহর কোন নবী রাসূলকে, আল্লাহর কোন ফেরেশতাকে, আল্লাহর কোন মাখলুককে শরীক করে নেওয়া, সম্পৃক্ত করে নেওয়া, এটার নাম হল লা শারীকা লাহু, এটার নাম হল শরীক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ব্যাপারে একক, মালিকানার ব্যাপারে একক, পরিচালনার ক্ষেত্রে একক, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক, এবাদতের মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একক। এই এককত্ব নষ্ট করলে, এককত্বের বাহিরে গেলে এটার নাম হল কি? শিরক। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ শিরকের সংজ্ঞায় বলেন, শিরক হইল তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে মিশানো, গায়রুল্লাহকে অংশী বানানো, এটার নাম হল শিরক। আমরা কয়টা জিনিসের মালিকানা বললাম? বিল খালকে ওয়াল মুলকে ওয়া তাদবীরে ওয়াল আসমাই ওয়া সিফাতে ওয়াল ইবাদা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে মালিকানা বানানো যাবে। বানায় নাই সেটা ঠিক। এই শিরকের ভয়াবহ পরিণতি আমরা একটু আগে একটা আয়াত বলছি, আরো আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ পরিণতির কথা অনেকগুলো আয়াতে বলছেন। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন তার ঈমানটাকে জুলুমের সাথে শিরকের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু এই মানুষটাই হলো নিরাপত্তার অধিকারী, ওয়া হুম মুহতাদুন এই মানুষটাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত প্রাপ্ত মানুষটা কি বলে, জাহান্নামের আগুন থেকে আযাবে কবর থেকে নিরাপদ থাকতে হলে ঈমানটা হতে হবে শিরক মুক্ত, শিরকের সাথে মিশানো যাবে না। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একটা শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আমলকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন, এমনকি মহাসাগরের মতো আমল হইলেও এই সমস্ত আমল, এটা শিরকটা এত বিষাক্ত, এক ফোঁটা শিরক এক ফোঁটা বিষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি নিক্ষেপ করা হয় পুরো আটলান্টিক মহাসাগরের পানি সব বিষাক্ত হয়ে যাবে। তাহলে এই শিরকটা মারাত্মক ভয়াবহ ক্ষতিকর, ইমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হল শিরক। এজন্য সবসময় শিরক থেকে প্রত্যেক মুসলিমকে তার ইমানকে হেফাজত করতে হবে, ইমানকে সংরক্ষণ করতে হবে, ইমানকে শিরক মুক্ত রাখা ফরজ এক নম্বর ফরজ, এবং সন্তান সন্ততিকে শিরক সম্পর্কে জ্ঞান দেওয়া এক নম্বর ফরজ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহত গুলো করেছেন, যে জ্ঞান দিয়েছেন, এক নম্বর জ্ঞান দিয়েছেন সূরা লোকমানের দ্বারা করায়, বাবারে খবরদার জীবনে কোনদিন আল্লাহ সাথে শিরক করিও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সবচেয়ে বড় জুলুম। খবরদার জীবনে শিরক করিও না। তাহলে ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা দিতে হবে শিরক কি জিনিস, আল্লাহর সাথে শিরক করা যাবে না এই জ্ঞানটা শিখানো প্রথম খরচ। এই জন্য সবসময় একজন মুসলিম তার ইমানকে শিরক মুক্ত রাখবে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের ভাইয়া বোনেরা শিরক সম্পর্কে একেবারে উদাসীন, শিরক সম্পর্কে কোনো খবর নেই, বরং অনেক ভাই বোন শিরককে এবাদত বানিয়ে ফেলছে, শিরককে এবাদত মনে করেই শিরক করে। অবস্থা মুসলিম উম্মা মুসলিমদের এমন পর্যায়ে পৌঁছেছে শিরক থেকে বিরত থাকা তো দূরের কথা, শিরককে এবাদত বানিয়ে ফেলছে, মানে রাত দিন শিরক করে এটাকে আবার এবাদত মনে করে। আমরা যদি একটা উদাহরণ দিই শিরকের, তাহলে আমরা বুঝতে পারবো সহজে কিভাবে আমাদের শিরক চলতে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার ক্ষেত্রে মুলকিয়তের ক্ষেত্রে শিরক, সমস্ত কিছুর মালিকানা আসমান জমিন এবং পার মাঝখানে যা আছে সবকিছুর মালিকানা কার হয় নাই, আসমান জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে এই সব কিছুর মালিক কে হয় নাই, একমাত্র আল্লাহ। এই একমাত্র বাদ দিয়ে দিচ্ছি আমরা, এই একমাত্র বাদ দেওয়ার কারণে আমাদের ইমানের মধ্যে আকীদার মধ্যে শিরক ঢুকে গেছে। শয়তান এই সুযোগটাই খুঁজে যে এরা একমাত্র আছে কি নাই, একমাত্র বাদ দিলে শয়তান বুঝে যে ঠিক আছে এবার সুযোগ পাওয়া গেছে, যেহেতু একমাত্র নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন একমাত্র, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কোন সূরা এটা? এই সুরার মধ্যে আল্লাহ পাক একবার দুইবার নয় সকাল থেকে রাত পর্যন্ত যত রাকাত সালাত আদায় করব প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিবেন। বান্দা প্রত্যেক রাকাতে বলতে হবে, প্রত্যেক রাকাতে মুখস্থ করতে হবে, প্রত্যেক রাকাতে মুখস্থ করতে হবে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই শুধুমাত্র একমাত্র আপনার কাছে। দুই জায়গায় একমাত্র আছে, ইয়্যাকা ইয়্যাকা ইয়্যাকা মানে একমাত্র, অনলি ফাকাত শুধুমাত্র। আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ এটা মুশরিকরাও বিশ্বাস করত, কিন্তু একমাত্র বিশ্বাস করত, কারণ মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সাথে সাথে বলে অবশ্যই আল্লাহ। আল্লাহ তো বানাইছে, তোমাকে বানাইছে কে? আল্লাহ, সব আল্লাহ, কিন্তু একমাত্র বলতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে শিখিয়েছেন একমাত্র আল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। সমস্ত এলমে গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। জীবন মৃত্যু দাতা কে? একমাত্র আল্লাহ। ছেলে মেয়ে সন্তান সন্ততি দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। না দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই জায়গায় যদি একমাত্র উঠে যায় তো শিরিকে দরজা খুলে যায়। এই জন্য দেখেন আজকে এলমে গায়েবের মালিক, গুরুত্বপূর্ণ বিষয় বলছেন রাসূল। আপনি বলে দিন আসমানের মধ্যে যা আছে, জমিনে যা আছে, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ। একমাত্র শুধুমাত্র সমস্ত গায়েবের মালিক হলেন আল্লাহ। এখানে আকীদার কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মুসলিম উম্মাহ আজকে এই আয়াত থেকে ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়েছে। তো কোরআনেই তো আছে ইল্লাল্লাহ। আল্লাহ বলছে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমি সব সময় বলি যে ভাই যান কোরআনে তো আরো কিছু আছে, কোরআনে টেকনিক জিকির হয়ে যাবে। কি বলে কোরআনে আছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। কি আছে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে মালাইকাদেরকে বলে নুসজুদু লি আদাম, আপনি যদি এটা তো কোরআনে আছে, কোরআনে থাকলে কি ঝুঁকি হবে? কোরআনে থাকলে ঝুঁকি হবে, কোরআনে ফেরাউনের কথা আছে, তারপরে কারণের কথা আছে, কত কথা কোরআনে আছে, কিন্তু সব তো এরকম জিকির করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন গায়েবের বিন্দুমাত্র মালিকানা কারো কাছে নেই। আচ্ছা, কেউ কেউ কয় যে না আসলে সব গায়েব আল্লাহর কাছে, এটা যুগে যুগে মুশরিকেরা বলতো। তবে আল্লাহ পাক যেখানে গায়েব গুলো রেখেছেন, গায়েবের বান্দার যেখানে, একটা ছাবি আল্লাহ মাঝে মাঝে কোন নবীর রাসূলকে দিয়ে দেন, ওলিয়াউলিয়াকে দিয়ে দেন, তারা মাঝে মাঝে গায়েবের ওই ছাবিটা দিয়ে খুলে কিছু গায়েব জানি ফেলে। আল্লাহ পাক সেটাও খণ্ডন করে দিচ্ছেন ওয়া ইন্নাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। সমস্ত গায়েবের যত ছাবি আছে একটা ছাবিও আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিই নাই, সমস্ত সবই আমি আল্লাহর হাতে রেখেছি সুবহানাল্লাহ গায়েবের বিন্দু মাত্র বিষয়েও আমি আল্লাহ ছাড়া কেউ জানে না সমস্ত গায়েবের সবই আমি আল্লাহর কাছে কিন্তু আমাদের সমাজে অসংখ্য মুসলিম ভাই বোন গায়েব জানার জন্য কতজনের কাছে যায় কেউ কেউ গায়েব জানার জন্য গণকের কাছে যায় গণকের কাছে গিয়ে হাত দেখায় হাত গণনা করে দেখছেন কথা বলে না দেখেন হাত গণনা করে না যে হাত দেখায় যে আমার হাতটা দেখেন দেখাগুলা কোন দিকে গেছে ভবিষ্যতে আমার কি আছে হাতটা একটু বনে দেন রাশি গণনা করে তুলা রাশি বিচ্ছিক রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশি নাম শুনছেন না আপনার কোন রাশি ওই রাশি অনুপাতে আপনার ভাগ্য নির্ধারণ হচ্ছে রাশি গণনা করতেছেন আগামী মাসে কি হবে দুই মাস পরে কি হবে তিন মাস পরে কি হবে চার মাস পরে কি হবে আপনি এই ভবিষ্যতের বিষয় গায়েবের বিষয় জানার জন্য আপনি গণকের কাছে ভবিষ্যৎ বক্তার কাছে গেলেন একমাত্র আল্লাহ আপনি অন্যান্য মানুষের কাছে গেলেন এলবে গায়েব জানার জন্য আচ্ছা মাঝে মাঝে জিন হুজুরের কাছে জিন হুজুরের কাছে গায়েব জানতে চায় গায়েব জানার জন্য জিন হুজুরের কাছে যায় ভবিষ্যতে কি হবে কি বিপদ কি সমস্যা গায়েব জানার জন্য গায়েব জানার জন্য অনেক আল্লাহর অলিদের কাছে যায় যদি কেউ ভবিষ্যতের কোন বিষয় বলে দিতে পারে তো মনে করে যে উনি তো বিরাট আল্লাহ আমি যাওয়ার আগে আমার সব বলে দিচ্ছি এই আমি যাওয়ার আগে সব বলে দেওয়া এটাই দলিল এটাই প্রমাণ এই লোকটা শয়তান এই লোকটা আল্লাহর ওলি এটা দলিল না মানে এই লোকটা যে শয়তান এইটাই দলিল হইল যে আমি যাওয়ার আগে আমার অনেক কিছু বলে দিছে যেগুলা তো উনি জানা এরকম প্রধান বিষয়ে বলে দিচ্ছে যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তার নিকটে কোন গণকের নিকটে যায় গিয়ে তাকে জিজ্ঞাসা করে আমার হাতটা গণে দেন আমার রাশিটা গণে দেন আমার ভাগ্যটা গণনা করে দেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন সালাত কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না চল্লিশ দিন তার কোন ইবাদত কবুল হয় না আচ্ছা এরপরে ওই গণক হাতের লেখা দেখে রাশি দেখে যা বলল সেটা বিশ্বাস করে ফেলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাদ কাহু বিনা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাযিল হয়েছে এই সবগুলোর উপরে সে কুফরি করলো এরপরে শুভ অশুভ কল্যাণ অকল্যাণ এগুলোর মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে শুভ অশুভ কুলক্ষণে সুলক্ষণে ভালো খারাপ এগুলোর মালিক মনে করা এগুলোকে আর দিতে বলা হয় ক্রিয়া যেমন শনিবার মঙ্গলবারকে খারাপ মনে করা শনিবার মঙ্গলবারে কোন বিয়ে শাড়ি ভালো কোন অনুষ্ঠান না করা এই দুদিন ভালো না এই দুদিন অশুভ এরকম যদি কেউ মনে করে এটা কি হয় শনিবার মঙ্গলবারের কোন ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ সপ্তাহে একটা দিন আছে যেদিন বাস বিক্রি করে না তাহলে কি রবিবারের ক্ষমতা আছে বাস ধ্বংস করা? সকাল বেলা দোকানে গেছেন বাকি দিবে না, আপনি আমার প্রথম কাস্টমার, বাকি নাই সারাদিন দেওয়া যাবে, আপনি প্রথম আসবেন, তাহলে প্রথমটা বাকি হলে সারাদিন বাকিতে যাবে, ক্ষতি হবে, এই বিশ্বাস আমার। এই ব্যবসার মধ্যে বরকত দেওয়া না দেওয়া, ব্যবসার উন্নতি হওয়া না হওয়া, এটার একমাত্র মালিককে, বরকতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বাকি দেওয়া না দেওয়ার মধ্যে কোন ফলদান অফলদান নাই। রাস্তা দিয়ে রওনা দিচ্ছে, এখান থেকে ময়মনসিং রওনা দিচ্ছে, কিছুদূর যাওয়ার পরে দেখি এক মহিলা খালি কলস নিয়ে রাস্তা দিয়ে একটা হাঁটতেছে বা খালি কলস নিয়ে পুকুরে যাইতেছে। তো দেখো আজকে একটা ভালো কাজে রওনা দিছি, এই যে খালি কলসটা দেখলাম সর্বনাশ, যা পাতা নষ্ট হয়েছে, এটা হলো কি? খালি কলসের ক্ষমতায় বিশ্বাস। বাচ্চার এখান দিয়ে একটা কালো প্রতিরোধ করবেন, তাহলে বদনজর প্রতিরোধ করার মালিক কে? বদনজর এই কালো কোঠায় কালো টিপে বদনজর প্রতিরোধ করতে, এই কারো এই কোটাকে টিপকে যদি বদনজর প্রতিরোধের ক্ষমতাকারী মনে করা হয়, তার নাম সেই একটা সবজি লাগাইছে, লাল লাগাইছে, কুমড়া লাগাইছে, একটা তাজা মোটা তাজা হয়ে ভালো করে উঠছে, একটা কলা একটা কাপড়ের মধ্যে কালো, তারপর সাদা সুলকালি দিয়ে দিচ্ছে, তাই না? দেখছেন না কেন দিতে? কেউ যদি বদনজর লাগা এদিকে তাকায়, তার মুখ ছুমকা দিয়ে একবার শেষ হয়ে যাবে, এটা তার বদনজর প্রতিরোধকারী, তাহলে এটাকে ক্ষমতার মালিক মনে করা হয়েছে। তারপরে আপনার শিশু জন্মগ্রহণের পরে শিশুর গলার মধ্যে এত গুলা তোমার ঘাসের বিভিন্ন রকমের জিনিস, পাথর, তারপরে তামা, পিতল, দস্তা, বিভিন্ন জিনিস এনে বাচ্চার কষ্ট হচ্ছে, বলার প্রতি এতগুলা লাগে কেন লাগে দিচ্ছেন? বলে যে এই বাচ্চা সমস্ত রকমের অনিষ্ট, সমস্ত রকমের ক্ষতি থেকে, সবকিছু থেকে এগুলা রক্ষা করবে। তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপরে না হয়ে এই তাবিজের উপরে তাওয়াক্কুল, এগুলা কি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, কোন ব্যক্তি যদি এরকম লক্ষণ অলক্ষণ, শুভ লক্ষণ, খারাপ লক্ষণ, অযাত্রা, কুযাত্রা, এইসবে বিশ্বাসের কারণে যদি ফেরত আসে, মানে ভালোটা কাজ করতে যায়, কিছু বিশ্বাস করার কারণে ফিরে চলে আসছে, ফাকাত আশরাকা, এই লোক ছেড়ে করল। এই তাওহীদের কথাগুলো বলো, তাহলে এটা তোমার জন্য ওই শিরকি কথাগুলো বিশ্বাস গুলার জন্য কাপড়া হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতা সে বিশ্বাস করে, এটার নাম কি? আচ্ছা, আল্লাহর ইবাদত অন্য কারোর জন্য করা, এটার নাম কি? সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মধ্যে সেজদা করা কি? সুন্নাত না ওয়াজিব না ফরজ? ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বিকট কর্তৃত্ব হয়ে যায়, আল্লাহ সবচেয়ে বিপরে কাছাকাছি পৌঁছে যায় সাজদা করার মতো। সুবহানাল্লাহ। সাজদা কাকে করতে হয়? একমাত্র আল্লাহকে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বাপ্পা খবরদার, সূর্যকে চিন্তা করিও না, চন্দ্রকে চিন্তা করিও না, চিন্তা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি ওই চন্দ্রকে বানিয়েছেন, ওই সূর্যকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে বানিয়েছেন। তাহলে এক গোলাম আরেক গোলামকে চিন্তা করা যাবে। সূর্য একটা আল্লাহর গোলাম, চন্দ্র একটা আল্লাহর গোলাম। আচ্ছা, আল্লাহর ওলি দিনদার মানুষ সেও আল্লাহর একজন গোলাম। এক গোলাম আরেক গোলামের চিন্তা করলে এটার নাম শিখ। বাংলাদেশের অসংখ্য মুসলিমকে দেখা যায় অপরে গিয়ে মাজারে গিয়ে সে চিন্তা করছে, দেখা যায় না? এই চিন্তা কি? অপরবাসীর কাছে কোন কিছু ছাওয়া দোয়া করা, এটা কি? সে দোয়া করতে হবে, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার নিজেকে কষ্ট পাইতেছি, অভাব অনটনে আছি, এই অভাব অনটন রিজিকের কষ্ট দূর করার জন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ হলেন সমস্ত রিজিকের মালিক হলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে রিজিক কামনা করা যাবে না, অভাব অনটন দূর করার জন্য চাওয়া যাবে না। এখন কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এটা কি? এটা ঠিক। কারণ বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফেরার সম্ভাবনা আল্লাহর দরবার ছাড়া অন্য দরবারে গেলে খালি হাতে খালি পকেটে খালি ইমানে ফিরতে হবে। পকেটও খালি হবে, ইমানও খালি হবে, হাতও খালি হবে, সব খালি নিয়ে ফিরতে হবে। তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা আমার অভাব অনটন দূর করতে পারে, ব্যবসার উন্নতি করতে পারে, এগুলোর মালিক মনে করলে এটা কি হয়? কারো ছেলে মেয়ে হইতেছে না, সন্তান সন্ততি হয় না, তার কাছে চাইতে হবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. الله رب العالمين الله فاكتاك تان شدو ميري جدك شدو قرمى تان تان تان شدو سيلي مينا اك اك تونه ديكتن عبتا بستا بارتا ميهو جو سيلي مينا الله فاكتاك شدو ميهو جو اول كيو قوة خالي سيلي خالي سيلي مينا আবার কেউ কোয়াশ আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দিছেন মেয়েও দিছেন। ওয়াজাআলু মান ইয়াশাউ আকীনা, আবার কেউ কোয়াশ আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন না মেয়েও দেন না, একেবারে বন্ধা বানায় দিছেন, এরকম আছে। তাহলে এই তো ছেলে মেয়ে হচ্ছে না, এটা কার ইঙ্গিতে, কার ইশারা? একমাত্র আল্লাহ, আল্লাহ ইশারা, আল্লাহ ইঙ্গিতে। চাইতে হবে কার কাছে? কেউ যদি আল্লাহ রবির কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে যদি সন্তান কামনা করে, সন্তান চায়, এটা হলো কি? এই জাতীয় অসংখ্য শিখ আমাদের সমাজে বিদ্যমান আছে না? একটা দুটা না, সারা যদি শিখকে একটা একটা করে তুলে ধরে তো দেখবেন যে কয়েক শত শিখ আমাদের সমাজে বিদ্যমান আছে। এজন্য ইমানকে রক্ষা করতে হলে, বিশুদ্ধ ইমান বা নিতে হলে, বিশুদ্ধ ইমানের উপরে টিকে থাকতে হলে, ইস্তিকামত করতে হলে অবশ্যই শেরেক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমিন। দ্বিতীয় বিষয় বেদাত, আমলগুলো বেদাত মুক্ত হতে হবে। আমল যা করি, ইবাদত যা করি, এগুলো কি হতে হবে? বেদাত মুক্ত, বেদাত মুক্ত সুন্নতি আমল হতে হবে। যদি সুন্নত অনুযায়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সুন্নত অনুযায়ী না হলে ওই আমল ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে বেদাত কিভাবে হয়, বেদাতের উপর আমরা অল্প কিছু কথা বলব। বেদাত জিনিসটা কি, বেদাত বুঝতে হলে কয়েকটা জিনিস বুঝতে হবে, সূক্ষ্ম কয়েকটা জিনিস বুঝলে বেদাত বোঝা যাবে, না হয় বড় আলেম হয়ে যেতে পারবে বেদাত বুঝবে। বড় আলেম আবার বড় বেদাত থাকে, দেখবেন বাংলাদেশে যত বেদাত আছে এই বেদাতের পৃষ্ঠপোষণকারী বড় বড় আলেম, বড় বড় আলেমেরা বেদাতের চাষাবাদ করে, বেদাতের চাষ করে, বেদাতের প্রজনন কেন্দ্র গড়ে তোলে, যেখান থেকে নিত্য নতুন বেদাত তৈরি হয়, নিত্য নতুন বেদাত আবিষ্কার হয়। কেন, তারা তো বড় আলেম আবার বেদাত করে গেল, কারণ বেদাত বোঝার মতো সূক্ষ্ম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ومن يتق الله يجعل له فرقانا, যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফোরকান দান করবেন। ফোরকান আল্লাহর একটা বিরাট নিয়ামত। ফোরকান মানে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা নূর কোনটা জুলমাত, এই হক বাতিলের পার্থক্যকারী যে সূক্ষ্ম জ্ঞান এটার নাম ফোরকান। এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অশিক্ষিত সাধারণ লোককে আল্লাহ দেন, আবার অনেক সময় বড় বড় আলেমকে আল্লাহ দেন। আবু জাহেল জ্ঞানী কম ছিল না, পণ্ডিত কম ছিল না, বিশাল জ্ঞানের অধিকারী ছিল, কিন্তু সে তাকে আল্লাহ ফোরকান দেন নাই। তার ঘরের পাশে হেদায়েতের আলো, তার ঘরের পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ওই নূর জিততে পারে না, কারণ আল্লাহ পাক তাকে ওই ফোরকান দেন নাই। এই জন্য বেদাত চিনাটা আল্লাহর বিরাট নিয়ামতের ব্যাপার। আল্লাহ যাকে রহম করেন, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক শুধু ওই বান্দাগুলোকে বেদাত চিনার মতো জ্ঞান আল্লাহ দান করেন। বেদাত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ দ্বীন। বেদাত বুঝতে হলে প্রথম বুঝতে হবে এটা নতুন জিনিস, কুল্লি মা উহদিসা। বেদাতটা কি কথা বলেন না, বেদাত কি নতুন না পুরাতন আমলের নাম? নতুন আমলের নাম বেদাত, পুরাতন আমলের নাম সুন্নাহ। এই কথাটা প্রথম এই সূত্র মনে রাখবেন, নতুন আমল হইল কি বেদাত, পুরাতন আমল হইল সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম নতুন জিনিস বানানোর থেকে সতর্ক থাকো, সাবধান থাকো, কারণ নতুন ইবাদত নতুন প্রোডাকশন নতুন বানাইলে সেটা হয় নতুন বানালে কি হয় নতুন, যেটাই বানানো হোক, সুন্দর বানানো হোক, অসুন্দর বানানো হোক, সবগুলো বেদাত। হাসানা হলেও বেদাত, সাইয়্যা হলেও বেদাত, কারণ বেদাত তো হাসানাই হবে, সুন্দরই হবে, অসুন্দর হইলে এটা বানালে চলবে না। নকল জিনিস যদি ভালো জিনিসের চাইতে মূল জিনিসের চাইতে দেখতে সুন্দর দেখা না যায় এটা বানালে কিছু চলবে না। মূল স্বর্ণের চাইতে নকল স্বর্ণ দেখতে যদি ছকছক করে বেশি করে না, মূল চাউল অরিজিনাল চাউল আর ভেজাল চাউল, ভেজাল চাউল দেখতে যদি বেশি নিয়ে কাটি ছোট্ট করি কত কিছু মিশাই তারপরে দেখতে ধবধবে সাদা, আর মূল চাউল যেগুলো দেখবেন কেমন যেন লাল, দেখতে সুন্দর নাই, রং সুন্দর নাই, কিছু নাই, এরকম না। এরকম যত বাজারে নকল জিনিস দেখবেন প্রত্যেক নকল জিনিস চাকচিক্যময় সুন্দর, কারণ এটা চাকচিক্যময় সুন্দর না হইলে, হাসানা না হইলে এটা বাজারে মানুষ কিনবে না। এই জন্য বেদার যতগুলো আছে সবগুলোই বাহ্যিকভাবে দেখতে সুন্দর, এটা সুন্দর হইলেও বেদাত, অসুন্দর হইলেও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন বানাইলে বেদাত। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, কয়েকটা প্রশ্ন আছে এখানে, নতুন আর পুরাতন চিনব কিভাবে? কোনটা নতুন ইবাদত কোনটা পুরাতন ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন হইলে বেদাত, পুরাতন হইলে সেটা বেদাত না। তবে কোন পর্যন্ত নতুন কোন পর্যন্ত পুরাতন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও সীমা নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন ফাআদু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপরে কর্তব্য যখন অসংখ্য একতলাফ দেখবা একবার বলে চলে যাবা, তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের সুন্নতকে শক্ত করে মজবুত করে মাটির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখা। তাহলে এখানে নবীজন দুটাই কথা বলছেন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকাল কত বছর? 23 বছর। খোলাফায়ে রাশেদীনের শাসনকাল কয় বছর? এই 53 বছরের পরে যেটা বানানো হয়েছে এটা মহলাফা, এটা নতুন এবাদত। এই 53 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি এর পুরাপুরি সুন্নতের এত্তেবা কোন রক বদল বিকৃত হয়নি। সরাসরি সুন্নতি আমল শিখছেন এবং সুন্নতি আমল বাস্তবায়ন করেছেন। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আস্তে আস্তে সুন্নত থেকে সরে যাওয়া শুরু হয়েছে। তাহলে এই 53 বছরে যেটা এবাদত এটা কেয়ামত পর্যন্ত সুন্নতি এবাদত। এই 53 বছরে যেটা ছিল না পরে নতুন বানানো হয়েছে এটাকে আমার পর্যন্ত কি? আচ্ছা, এবার আপনি ঘরে বসে বসে অঙ্ক করে ফেলা সূত্র পেয়ে গেছেন, বীজগণিতের সূত্র পাইছেন, একটা সূত্র দিয়ে কয়েকশো অঙ্ক করে ফেলা। বাড়িতে বসে বসে আপনি ঠিক করে ফেলতে পারবেন কোনটা কোনটা সুন্নত কোনটা কোনটা বেদাত। এবার জিকির নিয়ে বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম জিকির করছেন কি করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আচ্ছা, এই 53 বছরে যে জিকির ছিল এই জিকিরটা কেমন ছিল? এই জিকির যেটা ছিল সেখানে লফজে জিকির ছিল, মৌখিক লেসানে জিকির ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেখানে জিকির ছিল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেখানে জিকির ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ছিল আল্লাহর জিকির, সকাল বিকালের জিকির, সকাল সন্ধ্যার জিকির হাদিসে আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে জিকির হাদিসে আছে, ঘুমানোর সময়ের জিকির হাদিসে আছে, সার্বক্ষণিক জিকির অসংখ্য জিকির হাদিসে আছে। তারপরে বিভিন্ন স্থানের সাথে সময়ের সাথে সম্পৃক্ত জিকির গুলো হাদিসে আছে। আচ্ছা, সেখানে এমন কোন হাদিস পাওয়া গেছে আজ পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইরকম বিশাল মজলিসে আল্লাহ রাসূল নির্দেশ দিতেন যে সাহাবীরা সকল বাকি সব নিভিয়ে দাও, বাকি যা আছে লাগ সব অফ করে দাও। অফ করে দেওয়ার পরে প্রত্যেকের চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে সবাই কলবের দিকে খেয়াল করো। এরপরে সবাই বলো আমি আমার কলবের তরফ মোতাবজ্জা আছি, আমার কলম আমার বিশ্বাসী হুজুরের কলমের তরফ মোতাবজ্জা আছে, আমার বিশ্বাসী হুজুরের কলম আমার দাদা হুজুরের কলমের দিকে মোতাবজ্জা আছে, আমার দাদা হুজুরের কলম এই ময়মনসিং থেকে রাজশাহীর দিকে মোতাবাজা আছে, রাজশাহী থেকে সিরাজগঞ্জের দিকে, সিরাজগঞ্জ থেকে রংপুরের দিকে, রংপুর থেকে দিনাজপুরের দিকে, দিনাজপুর থেকে খুলনার দিকে, খুলনা থেকে বরিশালের দিকে, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে, এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে মক্কার দিকে, তারপরে মদিনার দিকে, তারপরে আসে আজিমের দিকে। এরকম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাইছেন কিনা? না, বলুন তো দেখি। না, তাহলে এইটাই স্পষ্ট হয়ে গেছেন যে এই নিয়তটা হলো কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকিরের মধ্যে এরকম পদ্ধতি শিখা নাই। এরপরে চক্ষু বন্ধ করে লা বলে পিছনের দিকে টান দিবেন, ইলাহা বলে সামনের দিকে আনবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, এরকম জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন কিনা? এরকম জিকির চলছে, জিকিরের মাসজিদ চলছে, সবাই একসাথে সমস্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন কিনা? না। এটার নাম হলো কি? আচ্ছা, সাহাবায়ে কেরাম জিকির করতেছেন এরকম মাসের মধ্যে, আবার সাহাবি জিকির করতে করতে হঠাৎ করে কয়েকজন সাহাবি মাওলার জিকির করতে করতে মাওলার পাওয়ার জন্য সে খেজুর গাছে উঠে গেছে। এরকম কোন ঘটনা সাহাবীদের আমলে ঘটছে কিনা? না। আচ্ছা, উপরের দিকে ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে নবী সাল্লাল্লাহু গলা ধরে বলছেন, আল্লাহ রাসূলের গলা ধরে ঝুলতেছেন, রাসূলের থেকে টেনে জামা কাপড় নিয়ে যাচ্ছেন, এইরকম ফাগলামি ঘটনা নবী সাল্লাল্লাহু সাহাবীদের মধ্যে কখনো ঘটছে? না। তাহলে এই ঘটনাগুলো, এই পদ্ধতিগুলো, এগুলো পরবর্তী যুগে আবিষ্কার। এই পরবর্তী যুগের ইবাদতের নামে যত আবিষ্কার আছে এগুলো সব কি? এজন্য আমি সবসময় বিভিন্ন জায়গায় বলি যে আমার ভাইয়েরা, আপনি যদি জিকির করতে করতে আল্লাহর এত পাগল হয়ে গেছেন, আপনি কিছুই বুঝতেছেন না, আপনি মাওলারে বুঝতেছেন, মাওলার জন্য পাগল হয়ে গেছেন, তা আপনি তো কোনটা পাস, কোনটা মন্দার গাছ, কোনটা কি গাছ কিছু চিনার কথা না। আমার মালদারে পাওয়ার জন্য আমি মান্দার গাছে কাঁটাওয়ালা গাছে উঠে যেতে পারি, কারণ আমি তো কিছুই জানি না, আমার তো আল্লাহ, আমি কাছে মাওলারে বুঝতে। আচ্ছা, এই যে মাহবিলের মধ্যে তো কারণ তো তারও আসে, আমি কারণকে তার ধরে ঘুরতেছি, এরকম ঘটনাও তো ঘুরতে পারে, পারে না? তাহলে দেখা যায় তার ধরে আমি লক্ষ্মী না, মাথার কাছেও উঠি না, তাহলে বুঝতে হবে মাওলার জন্য পাগল হই নাই, সব খবর আছে, আমি পাগল হইতে হই নাই, মাওলার আশা কই নাই, মাওলার পাগল হইলে তো কোনো জায়গার খবরে দেখত। অর্থাৎ এই যে পদ্ধতি গুলো ঝিকে রাস্তানের মানে এগুলো কি? সমস্ত ইমানদার দরুদ পড়ো, আমার নবীর উপরে সালাম পেশ করো, সাহাবায়ে কেরাম আমল করেন নাই? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম যে দরুদ পড়েছেন এই দরুদ গুলো কি আমার পর্যন্ত সুন্নত হলো? এর বাইরে নতুন নতুন কবিতা বানানো, নতুন নতুন সঙ্গীত বানানো দরুদের নামে এগুলো কি? কবিতা যদি কবিতা আকারে পড়েন সেরে কুত্ত কবিতা অসুবিধা নেই, কিন্তু কবিতাকে আমি দরুদ বানাই গেলাম, যেমন আমাদের দেশে দোকান উদ্বোধন হয়, বাড়ি উদ্বোধন হয়, ঘর উদ্বোধন হয়, রাস্তা উদ্বোধন হয়, ওয়াজ মাহফিল উদ্বোধন হয়, মসজিদ উদ্বোধন হয়, সব উদ্বোধন হয় একটা কবিতা দিয়ে। মহাবিষ্ণুর মধ্যে গেল বালা গেল না, তাহলে বালা গেল না হয়তো একটা কবিতা, এটা হলো একটা কি কবিতা, এটা দরুদ না, দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস, দরুদ হলো এবাদত, কবিতা এবাদত না। কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, কিন্তু দরুদ সবাই বানাইতে পারে না। তাহলে এই যে কবিতাটাকে দরুদ বানানো হচ্ছে, দরুদের নামে পড়া হচ্ছে, এটার নাম কি? এবং এই কবিতাটা দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগেও কবিতা ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, এই কবিতা পড়ার সুযোগ পান না, তার মসজিদেও পাইনি বালা গালুলা পড়া। আবু হানিফা রহমতুল্লাহ কোনদিন পড়তে পারছে বালা গালুলা? ওনারও মনে তো এটা পায় নাই, ছিলই না, তাহলে ওনারও কত পথ মসজিদ দেখছেন এই বালা গালুলা সারা কবর চলে গেছে। আজকে যারা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ দাবি করি, এই জাতীয় মিলাদের নামে কবিতার গুলো পড়া, সুর করে করে নেতৃত্বে, একজনের নেতৃত্বে, এইগুলোতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবনে শুনেনও নাই দেখেনও নাই, এগুলো বিহীন যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর মহব্বিন আল্লাহকে পাইতে পারেন, আমি আপনি এগুলো সারা পাবো না কেন? আজকে এগুলো কি ইমানের নাম বন্ধ বানানো হয়েছে? মিলাদ নাম হচ্ছে ইমানে নাই, তাদের ইমান যদি থাকে তাহলে আমাদের ইমান থাকবে না কেন? আমার ভাইরা এইরকম একটা দুটা নয় শত শত রাত, ওজুর মধ্যে অনেক রাত বুঝতে হয়েছে, ওজুর আগে কিতাব লিখে আসছেন, নিয়ত করে আসছেন কিনা বলেন দেখি? অনেকে নিয়তে করে না, নিয়ত করার বিষয় নিয়ত করার নাম বেদা, নিয়ত করাটাই হলো সুন্দর, নিয়ত করতে হয়, নিয়ত করা লাগে। তাহলে আমাদের দেশে নিয়ত পড়ে, ওজন নিয়ত পড়ে, ওজন দোয়া পড়ে পড়ে না? আবার দেখুন অনেক বই আছে, হাত ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় এই দোয়া, মুখমণ্ডলের সময় এই দোয়া, অনেক দোয়া আছে ওজন, এগুলো সব বাংলার দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দেন না। এগুলো সালাতের মধ্যে বেদা, সালাতের শুরুতে বেদা, সালাতের শেষে বেদা, প্রত্যেকটা ইবাদতের সাথে অসংখ্য বেদা জড়িত হয়ে গেছে। আচ্ছা, এটার এক নম্বর সূত্র বলছি, প্রথম সূত্র হইল নতুন হইতে হবে, পুরাতন গুলো সুন্নাত, নতুন গুলো বেদা। দ্বিতীয় বিষয় আসেন বলে ইচ্ছা, নতুন যদি বেদা হয় এটাও তো বেদা, মাহিতা বেদা, এটা কি নবীন সরকারের যুগে ছিল? এতে ক্যামেরা গুলো বেদা, এই লাইট গুলো বেদা, তারপরে আমরা আমরা তো বেদা, কোরআনে কারিম ছিল, এটার মধ্যে কোন জের জবর পেশ মুক্তা কিছুই ছিল না, আমরা যে কোরআন পড়ি এটার মধ্যে যে জবর পেশ নোক্তা হরকত সব আছে, তাহলে এটাও তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, তাহলে এগুলো তো বেদাত। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য এরকম ইবাদত আছে, আমল আছে, কার্যক্রম আছে, যেগুলো তো ছিল না, যেমন মাদ্রাসা ছিল না, নাও সড়ক ছিল না, এই জাতীয় অসংখ্য জিনিস ছিল না, তাহলে এগুলো বেদাত। কি বলেন, এগুলো বেদাত? কেন বেদাত না? বেদাত হইতে হবে মান আহাদাসা বি আমরিনা, বেদাত হইতে হবে কি দিন, দিনের ভিতরে ইবাদতের ভিতরে, অর্থাৎ বেদাতের সম্পর্কটা ইবাদতের সাথে, ইবাদতের উপকরণের সাথে। আমাকে জিনিসটা দেখতে হবে এটা কি ইবাদত নাকি ইবাদতের উপকরণ। ইবাদতের উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, বেদাতের সম্পর্ক হইল ইবাদতের সাথে। তাহলে মা এটা বেদাত, এটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ। লাইট এটা উপকরণ, মসজিদে ফাঁকা করছি, টাইলস লাগাইছি, ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, এগুলো ইবাদতের জন্য, ইবাদতের উপকরণ, এগুলো ইবাদত না। হজে যাচ্ছি বিমানে করে, এটা ইবাদতের উপকরণ। কোরআনে কারিমের নুকতা জের জবর পেশ লাগাইছি, কিন্তু কোরআনে কোনো অক্ষর, কোরআনে কারিমের কোন আয়াত বাদ দেওয়া হয়নি, ওইগুলো কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন বোঝার জন্য মাহসরব, কোরআন শিখার জন্যই মাদ্রাসা। এবাদতের জন্য হলে এগুলোর সাথে বেদাত সম্পর্ক নেই, কিন্তু এবাদতের ভিতরে কোনো কিছু সংযুক্ত করা যাবে না। যদি বলি যে ভাই এতদিন কাজ আমাদের ছিল, এতদিন আমরা জুমার নামাজ ধরে একাত করছি, এখন আমাদের মসজিদে এসি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে, উন্নত মানের মসজিদ হয়ে গেছে, এখন থেকে আমাদের জুমার নামাজ হবে চার রাকাত বিমানে করে হজে গেলেও আল্লাহর ঘরে তাওয়াফ করতে হবে সাতবার। আবার হাতে হাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, রাস্তা দিয়ে গেছেন, স্বাভাবিক পথে গেছেন, তখনও তাওয়াফ ছিল সাতবার। বলে এখন এত আরামে চলে এসছি, এখন সাতবার করতে হবে না, এখন দশবার, এরকম করা যাবে? যাবে না। এবাদত যেগুলো, এগুলো কিয়ামত পর্যন্ত একই রকম, কিন্তু এবাদতের উপকরণের মধ্যে নতুন নতুন যুগের প্রেক্ষিতে, যেই যুগে যেই নতুন নতুন উপকরণ আসবে সেটাকে আমরা গ্রহণ করব, এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নাই। তিন নম্বর বেদাত বোঝার জন্য আরেকটা জেনে বুঝতে হবে, বেদাতের ভিন্না লা আসলা লাহু, বেদাত হওয়ার শর্ত হলো বেদাতের দলিল নেই। বেদাতের কি নাই? দলিল নেই। যদি কেউ বলে এই এটা যে বেদাত, কোন কিতাবে পাইছ, কোন হাদিসে পাইছ, হাদিসটা দেখাও। অনেক ভাইয়া এরকম বলে, অনেক ভাইয়া আমাদের কাছে ফোন করে যে তাই তো এইটা যে বেদাত, হাদিসটা করবে। তা আমি তো ওই জাহেলকে, ওই আহমদকে, ওই পাগলকে বলো যে বেদাতের কোন দলিল থাকে না, দলিলে যদি থাকতো এটা বেদাত থাকতো না, এটা শূন্য ছিল। যদি এটা হাদিসে থাকতো তো এটা বেদাত হইত না, এটা শূন্য ছিল। এটা সহি হাদিসে নাই বলেই এটা বেদাত, অর্থাৎ যেটা দলিল নাই, দলিল বিহীন, এটা বেদাত। যেমন আমি সবসময় সব থেকে উদাহরণ দিই যে ভাইরা দেখেন এই ভাষায় একটা সুন্দর বাণী দেখা যেতে পারে। আমি আজকে আমার মধ্যে ঘোষণা দিলাম, সম্মান সম্মানিত ভাইরা শোনেন একটা কথা মনোযোগ দিয়ে, এই যে সুন্দর বাড়িটা দেখতেছে, এই বাড়িটা কিন্তু আমার না, এটার মালিক আমি নই। আমি আপনাদেরকে সুন্দর করে মনোযোগের সাথে স্মরণ করে দিলাম যে ভাইয়া শোনেন, এই যে সুন্দর একটা বাড়ি দেখতেছেন পাশে, বাড়িটা কিন্তু আমার না। এখন আপনারা সবাই বললেন যে সাহেব এত কষ্ট করে ঢাকা থেকে আসতেন, ভালো কথা, এই যে বাড়িতে তো আপনার না, আপনি দলিল দেখাই যান, এটা দলিলটা দেখা যান, কাগজপত্র দেখা যান, আপনি কেমনে বলেন বাড়ি এটা আপনার না, এটা বই পাইছেন, এটা দলিল, কবলা, নকশা, আর খতিয়ান সব দেখা যান। আচ্ছা আমাকে যদি এক বছর সময় দেন, আমি কোনো দলিল দেখাইতে পারবো না, সারা জীবন দিতে পারবো না, কারণ দলিল যদি থাকতো তো বাড়ি এটা তো আমার হয়ে যেত, বাড়ি এটা আমার না, দলিল নেই জন্য আমার না, বাড়িটার মালিক যিনি, দোকানটার মালিক যিনি, তার কাছে সমস্ত দলিল আছে, যেই দলিল চাইবেন সেই দলিলে পাবেন। এবং কেউ যদি আমার কাছে দলিল খোঁজে যে আমি বলি বাড়ি এটা আমার নাই, বলে দলিল খোঁজে আমার কাছে। সমাজে বর্তমানে এরকম জাহালত এমন বিস্তার লাভ করছে, আপনি যদি কোন এখানে মোনাজাত করলে বেলা হয় কোন কিতাবে পাইছো কোন হাদিসে পাইছো দেখাও, আর যদি এটা হাদিসে থাকতো তাহলে কি বেলা হতো না? এটা হাদিসে নাই, যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন কি, যিনি বলবেন এটা বেদাত এটা করা যাবে না, উনি কোন দলিল দেখাবে না, দলিল নাই জন্য এটা বেদাত। এটা বেদাত বোঝার একটা গুরুত্বপূর্ণ সূত্র। অনেকে আটকে যায় আমারও তো ঠিক কথা, এটা দলিল করি কোন কিতাবে পাইছে। আপনি যদি বলেন বাড়িতে আপনি যে ভাত খান, ভাত খাওয়া যে হালাল কোথায় পেয়েছেন, দলিল দেখাইতে পারবেন? আপনি যে ভাত খান, মুরগি খান, তারপরে গরু গোস্ত খান, তারপরে বিভিন্ন মাছ খান, বিভিন্ন খাবার খান, এগুলো যে হালাল দলিল পেয়েছেন করে আপনি থেকে দেখা আছে কোনো জায়গায় ভাত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, রুই মাছ হালাল, অমুকটা হালাল, এরকম আছে ক্ষেত্রে নীতিমালা হইল? যদি কেউ বলে এটা হালাল হারাম সেটা দলিল লাগবে, যদি বলে এটা হালাল দলিল লাগবে। কারণ আল্লাহ এক বাক্যে বলে দিচ্ছেন এখন হারাম হবে কোনটা, যেটা আল্লাহ নাম ধরে বলে দিচ্ছে খবরদার সব হালাল তবে এটা খাইও না। আর তোমাদের সাথে বলছেন জান্নাতে যা আছে খাইতে থাকো, বা গোলা আমি যা যেটা নির্দিষ্ট করে দিবেন এটা হারাম, ওইটা হারাম, এই জন্য হালালের কোন দলিল লাগে না। কিন্তু এবারতের ক্ষেত্রে নীতিমালা হইল সুন্নতের জন্য দলিল লাগবে, এবারত করার জন্য দলিল লাগবে, না করার দলিল লাগবে, দুটার বিপরীত। মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগে, হালালের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার দলিল লাগে, না করার দলিল লাগে। তাহলে তিন নম্বর সূত্র, বেদাতে কোনো দলিল নাই। চার নম্বর সূত্র, একই জিনিস কোন জায়গায় করলে সুন্নাত, কোন জায়গায় করলে বেদাত। জায়গার পরিবর্তনে, সময়ের পরিবর্তনে একই আমল, একই কাজ সুন্নত বেদাত হয়ে যায়, বেদাত সুন্নত হয়ে যায়। এটা না বুঝলে আপনি বলবেন যে এটা তো ভালো কাজ, এটা করলে অসুবিধে। যেমন পাঁচ ওয়াক্ত সালাতের আজান, দৈনিক পাঁচবার আমরা আজান দিই না, প্রত্যেক নামাজের আগে আজান দিই না, তাহলে আজান দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আজান দেওয়াটা সুন্নত, আজান দিলে অনেক ফজিলত, অনেক সওয়াব। আচ্ছা, জানাজার নামাজে আজান দেন না? ঈদের নামাজে না? তাহলে আমি যদি বলি যে ভাই আজান দিলে কোনো গুণা নেই, আজান কিন্তু খুব ভালো কাজ, এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুআজ্জিনুন আতওয়ালুন নাস আনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুআজ্জিনদের গা সবচেয়ে লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, গাছপালা তরুণ লতা যত মাখলুক আজান শুনে কিয়ামতের দিন সবাই তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ফিরিল মুআজ্জিন, হে আল্লাহ আপনি মুআজ্জিনদেরকে মাফ করে দেন। আমি যদি বলি শুনেন ঈদের নামাজ পড়বো আজান ছাড়া পড়বো কেন, আমি সম্মান করি আজান দিয়ে, কোন অসুবিধা আছে? আছে। কি অসুবিধা? আজান না দিতে আমি খারাপ কিছু করছি? আজান দিচ্ছি জি, কেন বেদাত? আজান খারাপ কাজ, আজান তো ভালো কাজ, ভালো আমল, ভালো কাজ করছি, এটা বেদাত হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এখানে আরেকটা প্রশ্ন হয়, আল্লাহ রাসূল তো জীবনে আজান দেন নাই, আল্লাহ রাসূল তো মুয়াজ্জিন ছিলেন। আজান দিচ্ছেন আর আদম তো দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি নেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমল নিজে করা সত্ত্বরা অনুমোদন দিবেন কিনা তিনি বলছেন কিনা তার সময় এটা সাহাবায়ে কেরাম করছেন তিনি নিষেধ করছেন কিনা বা অনুমোদন দিচ্ছেন কিনা এটা সব নবী সাল্লাল্লাহু নিজে করা সত্ত্বরা আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত আযান দিতে নির্দেশ দিবেন কিন্তু ঈদের নামাজে আযান দিতে নির্দেশ দেন নাই জানাজা দিতে দেন নাই এখন যদি আমি জানাজার নামাজে ঈদের নামাজে আযান দিই এটা হবে বেদাত পাঁচ ওয়াক্ত নামাজে দিলে সুন্নাত তাহলে একই দিন একই আমল এক জায়গায় দিলে সুন্নাত আরেক জায়গায় দিলে বেদাত বলা যাবে না মিয়া এটা কি খারাপ কাজ এটা তো ভালো কাজ আযান তো কি খারাপ কাজ থাকে আচ্ছা শোনেন তারপরে হল এবাদতের ক্ষেত্রে নিজের মন গড়া পদ্ধতি করলে সেটা বেদাত হয় মানে নবীর পদ্ধতির ব্যতিক্রম পদ্ধতি করলে সেটা বেদাত এবং শিল্পের রূপান্ত হয়ে যায় যেমন দুটো উদাহরণ শুনুন সংক্ষেপে একটা উদাহরণ হল আল্লাহ রসুল সাল্লাম মজু করছেন প্রথমে মুখমণ্ডল করছেন তারপরে হাত দিচ্ছেন তারপরে মাথা মাথা করছেন তারপরে পা দিচ্ছেন তাহলে বোঝা যায় উপরের থেকে নিচের দিকে গেছে আমি যদি কই শুনেন যে মোজা খুলছি শীতের দিন আমার কষ্ট লাগতেছে আগে পাটা ধুয়ে ফেলি দুইয়ে মোজাটা পরে ফেলি তাহলে শীত আর লাগবে না তারপর যাই উপরে ধুলে আস্তে আস্তে ধুই সব জমো আল্লাহ রসুল যা দিচ্ছেন আমি সব জমো কিন্তু আগেরটা পরে পরেরটা আগে আমার উজু হবে অসুবিধা কি আমি তো সব ধুইছি কিন্তু নিজে মন গড়া মুসলমানের পদ্ধতির বাহিরে গেছে এই জন্য এটা হয়ে গেছে কি আলি বেদাত মানে কি ওজু তো বাতিল বাতিল আমার ইমানের সমস্যা হবে ঠিক আছে না আচ্ছা এবার আসুন আরেকটা উদাহরণ আপনার ইয়ে তো পড়তে বসছে সাহেব বৈঠকে আপনার ইয়ে তো পড়তে যায় পড়তে আপনার ইয়া তো লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত এরপরে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে আল্লাহ রসুলকে সালাম দিব বসে বসে সালাম দিব এটা বেয়াদমি হয় না না এবার আমি দাঁড়াই গেলাম আর তাই তুমি দাঁড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর আবার বসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন তাফাউ শেষ করলাম এরপর আবার দরুদ আবার দরুদ শুরু চিন্তা করলাম আরে কেমনে আমার নবীর বসে বসে সালাম দরুদ পড়ি একটু দাঁড়াই পড়ি আবার দাঁড়াইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ করলাম দরুদ তাড়াতাড়ি আবার বসছি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني أعوذ بك من عذاب القبر هو ما سرق هو سلام في هنا أما نماز هو نعم هو অনেক কে বলতেছেন না মনে হবে না হবে না আমি যদি কেউ নিয়ে আমি এখানে খারাপ কাজ কি করছি আমি আমার নবীর সম্মান জানাইছি আমার নবীর মহব্বত করছি তোমার ইমানে নাই তুমি নবীর মহব্বত করো না আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি খারাপ তো কিছু করি নাই নবীর ভালোবাসা কমিয়া কার উচিলে সিদ্ধি খাইছ মোল্লা সিদ্ধা এই কথা শুনছেন কোনো দিন আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করছি একজন আজানের আগে দরুদ পড়তেছে আজানের আগে পড়তেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ শুনছেন এরকম কোন জায়গা আজানের আগে তো আমি বললাম যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর আজান দেয়াইলেন সাহাবায়ে কেরামকে মসজিদকে দিয়ে আজান নির্দেশ দিলেন আজান শিখাইলেন সেই আজানের মধ্যে আজানের আগে দরুদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষ হলে আমার উপরে দরুদ পড় আপনি আযান শুরুই হয়ে যায় দরুদ পড়া শুরু করে দিচ্ছেন তা আমাকে বলে কি মিয়া কার উচিলে সিন্দি খাইছ মোল্লা সিন্দা না নবী না হলে তুমি আযান পাইতা নাকি আমার নবীর কারণে আযান পাইছ সেই নবীর দরুদ না পড়ে তুমি আযান শুরু করবা তাহলে এই যে আমার নবী না হইলে তো নামাজ হইতাম না তা আমার সেই নবীর সম্মান জানাইছি দাদা দাদা আমি খারাপ কিছু করছি নাকি নবীর সম্মান জানাইলেও কি ইমান বলে যায় নামাজ বলে যায় কে সম্মান জানাই দিও, সম্মানটা যদি সুন্নত পদ্ধতিতে না হয় নিজের মন গড়া পদ্ধতিতে হয়, আমও যায় সালাও যায়, ইমানও যায় আমল যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাইতে হবে অবশ্যই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ইমানের অংশ, কিন্তু নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত জানাইবে, নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করতে ইমানও যায় আমলও। এই জন্য আমার ভাইরা বেদাতের একটা মূলনীতি যে নিজের মন গড়া কিছু তৈরি করা ভালো মনে করে করে তৈরি করাই হবে না। এই জন্য আমার ভাইরা আমি আর বেদাতের দিকে যাচ্ছি না, এইরকম অসংখ্য বেদাত আমরা বেদাতের মধ্যে ডুবে আছি সমাজের, বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, আমরা এই বেদাত মুক্ত আমল করতে হবে। আচ্ছা এখন সর্বশেষ পয়েন্টে আসেন যে এই শেরেক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল এইটা করতে হলে আমাদের কি করা দরকার, সমাজ থেকে এগুলো দূর করতে হবে কিভাবে, দূর করার একটাই পদ্ধতি সেটা হলো দাওয়া, তাবলীগ, দাওয়া তো তাবলীগের মাধ্যমে দূর করতে হবে। আল্লাহ পাক সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الله رب العالمين বলেন قل هذه سبيلي رسول আপনি বলে দিন এটাই হলো আমার তরিকা, এটাই হলো আমার রাস্তা, আদরু ইলাল্লাহ, আমি মানুষদেরকে দুনিয়ার সব মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি কোন দলের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন কারামতের দিকে, কোন কাশ্মীর দিকে আমি ডাকি না, আমি ডাকি আমার আল্লাহর দিকে। আলা বাসিরাতিন, বাসিরা সহকারে, বাসিরা হলো আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়্যিন ওয়া শারঈয়্যিন, আমি দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনি ডাকি না, আমি দলিল প্রমাণ আয়াত বাইয়্যিনাত সহকারে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আনা ওয়া মানিত্তাবানি, আমার ওই কাজ আমাকে যারা কিয়ামত পর্যন্ত এত্তেবা করে তাদের ওই কাজ, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের কাজ হইল যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে। এখন দাওয়াতের বিষয়বস্তু কি হবে, দাওয়াতের বিষয়বস্তু সুবহানাল্লাহ, দাওয়াতের বিষয় হবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ তাওহীদ। দুনিয়ার মানুষ আল্লাহ কেন্দ্রিক যে সকল শিরক করে শিরক মুক্ত করবে আল্লাহকে, এটা হলো সুবহানাল্লাহ। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর শিরকের সাথে মুশরিকের সাথে আমি নাই, অর্থাৎ আমার দাওয়াতটা হবে, আমার রাস্তা হবে, আমার তরিকা হবে শিরক মুক্ত তাওহীদ ইমান করা, এটাই আমার দাওয়াত। তাহলে দুনিয়ার মানুষকে শিরক মুক্ত করতে হবে কি দিয়ে, তাওহীদ দাওয়াত। শিরক মুক্ত করার একমাত্র মাধ্যম দাওয়াত তাবলীগ, দাওয়াত তাবলীগের মাধ্যমে, কোন বল প্রয়োগের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে সমাজ থেকে শিখ এবং বেদাত দূর করা সম্ভব নয়। শিখ দূর করার, বেদাত দূর করার একমাত্র মাধ্যম নবীওয়ালা তরিকা, নবীওয়ালা পদ্ধতি, উল হাজহি সাবিলি, একমাত্র তরিকা সেটা হচ্ছে দাওয়াত তাবলীগ। কারণ মানুষের মন মস্তিষ্ক থেকে শিরক যদি দূর করা না যায়, আইন করে বল প্রয়োগ করেও মানুষের মধ্য থেকে শিরক বেদাত দূর করা যাবে না। এই জন্য শিরক বেদাত দূর করার জন্য বেশি বেশি দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, এটাই হল মূল কাজ। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষকে এই শিরকের বাতিলতা, শিরকের উপল, এগুলো বোঝানোর মাধ্যমে, তাওহীদের নিয়ামত, তাওহীদের যৌক্তিকতা বোঝানোর মাধ্যমে মানুষ থেকে, সমাজ থেকে শিরক দূর করেছেন, বেদাত দূর করেছেন, তাওহীদ এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত করেছেন। এখন হলো দাওয়াত দিতে গেলে কিছু দাওয়াতের মানহাজের দিকে খেয়াল রাখতে হবে, মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ। দাওয়াতের মানহাজ যদি ঠিক না থাকে আপনি সারা জীবন দাওয়াত দিয়ে কোনো ফল পাবেন না। এই জন্য মানহাজের দিকে নবীওয়ালা মানহাজ আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়াত দিতে গেলে যে মানহাজ ফলো করতেন সেই মানহাজের দিকে খেয়াল রাখতেন। চারটি বিষয়, চারটি পয়েন্ট আমি বলবো সংক্ষেপে। এই চারটি দাওয়াতে মানহাজের দিকে আমাদেরকে খেয়াল রেখেই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। এক নম্বর পয়েন্ট হলো মানহাজের ইকাদুল ফিতরাতিল বাশারিয়্যা, মানবীয় ফিতরাতকে জাগ্রত করে দেওয়া। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানবীয় ফিতরাত দিয়ে তৈরি করেছেন। মানবীয় ফিতরাত আছে প্রত্যেক মানুষ, কিন্তু প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, কিন্তু সে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের ফিতরাত আল্লাহ যিল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, সূরা রুমের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফিতরাতের উপরে সৃষ্টি করে। এই জন্য মানুষ নিজের অজান্তেই অনেক কিছু তার ফিতরাত থেকে সাক্ষ্য দেয়। একজন মানুষ দেখবেন আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়, একজন মুসলিমকে আমাদের দেশে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ কোথায়, ভাই আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে, এটা বলে না? যে মানুষটা বলে ওই মানুষটা দেখেন যখন আল্লাহ কাছে দোয়া করে তখন কেমনে করে, কোন দিকে করছে? এই লোকটা দোয়া করার সময় তো দোয়া করার দরকার ছিল এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ চারিদিকে, তাহলে আপো চারিদিকে ঘুরবো না কি বলেন? আল্লাহ যদি সর্বত্র থাকে তার লাগি ভ্যালু করে নেই, আল্লাহ তো নিশ্চয় বলছে চারিদিকে আছে, তাহলে সে দোয়া করার সময় তার হাত তো চারিদিকে ঘুরতে থাকবে, কিন্তু হাত চারিদিকে ঘুরে না, হাত কাটুন ঘুরে দিকে যায়। অর্থাৎ সে যদিও ভুল আকীদা পোষণ করতেছে কিন্তু তার ভিতরের ফিতরাতটাকে সহি আকীদার দিকে ধাবিত করতেছে। এটা তার ভিতরে আল্লাহ পাক ওই আলাস্তু বিরাব্বিকা ক্বালু বালার ফিতরাত, তাওহীদের ফিতরাত আল্লাহ পাক তার ভিতরে রেখে দিয়েছে। এজন্য একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, জুলুম করছে, কয়ে নিয়ে উপরওয়ালা কিন্তু আসেন, উপরওয়ালার কথা কয়, উপরের দিকে দেখায়, আল্লাহকে দেখাতে গেলে উপরের দিকে দেখায়, কিন্তু বলো না শারীরিক ওয়ালা কিন্তু আছেন, এটা বলো না, বলে যে উপরওয়ালা আছেন। অর্থাৎ তার ফেতরত প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ফেতরত দিচ্ছেন, এই ফেতরতটা মাঝে মাঝে মরি চাদর যায়, ফেতরতটা লুকিয়ে যায়, ফেতরতটা হারিয়ে যায়, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের ওই ফেতরতটাকে জাগায় দেওয়া, এটা হলো দাওয়াতের মানহাজ, নবীওয়ালা মানহাজ, আম্বিয়া আলাইহিমুসসালামের মানহাজ। অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের, শিরক মুক্তি, মানুষকে ইচ্ছা কাহিনী গল্প গুজবে কার গুজারি দাওয়াত না, দাওয়াতটা হবে তাওহীদের এবং শিরক মুক্ত হওয়ার, সুন্নতের এবং বিদআত মুক্ত হওয়ার। এই দিকে যদি খেয়াল না রেখে দাওয়াত দিই, তাহলে এই মানুষের মানবীয় ক্ষেত্রের দিকে খেয়াল না রেখে দাওয়াতে কোনো কাজ হয় না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে লিখেছেন বারবার আল্লাহ পাক মানুষের ওই ফিতরাতটাকে জাগানোর জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ইবাদত করো একমাত্র তোমাদের ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাওহীদের কথা বলে আল্লাহ পাক প্রথমে স্মরণ করে দিচ্ছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন। দুই নম্বর মানহাজ খেয়াল রাখতে হবে মানুষের ভিতরে যে আতেপা, যে আবেগ, যে অনুভূতি, এটার মধ্যে নড়াচড়া দিতে হবে দাওয়াতের মধ্যে। এটার মধ্যে নড়াচড়া না হলে এই লোক জীবনেও পরিবর্তন হবে না। তার আবেগে, তার অনুভূতিতে নাড়া দিতে হবে, অনুভূতিতে না দিতে হলে তাকে দাওয়াত তাকে দিব, তাকে আদরের সাথে, মহব্বতের সাথে, সম্মানের সাথে দাওয়াত দিতে হবে। তাকে যদি আমি গালি গালাজ করে দাওয়াত দিই, খারাপ ভাষায় দাওয়াত দিই, অশ্লীল ভাষায় দাওয়াত দিই, ধমক দিয়ে দাওয়াত দিই, তার আবেগে নাড়া দিবে না। এটা নবীওয়ালা মান্নাত, এজন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে রাহমাতুল লিল আলামিন বানাইছে। ফামিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহ পাক নরম কোমল মাটি বানাইছে। ফেরাউনের কাছে গেছে, তাও আল্লাহ নবীকে বলছেন ফাকুলা লাহু কাওলান লাজ্জিনা, ফেরাউনের সাথে ভদ্রভাবে কোমলভাবে সুন্দরভাবে কথা বলো। এটা নবীওয়ালা দাওয়াতের মানহাজ। তিন নম্বর মানহাজ খেয়াল রাখতে হবে, মাহাসিনুল আখলাক, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করব, যারা তাবলীগে ইসলামের কাজ করব, যারা দায়ী হব, যারা মুবাল্লিগ হব, তাদের আখলাক, তাদের চরিত্রটা সুন্দর হতে হবে। কারণ নিজের চরিত্র সুন্দর না হইলে, আখলাক সুন্দর না হইলে, আমার দাওয়াতে কোনদিন মানুষের পরিবর্তন আসবে না। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে খুলুকে কারিম উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছে। আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি, আমি তোমাদেরকে সুন্দর আখলাকের পরিপূর্ণতার জন্য নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলতেছেন, অর্থাৎ দায়ী যিনি হবেন, মুবাল্লিগ যিনি হবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে নিজের চরিত্রটা সুন্দর বানাইতে হবে, নিজের পরিবারটাকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। এই নিজে এবং নিজের পরিবার, এটা একটা ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র হয়, তাহলে আমার দাওয়াতে তাসির হবে, প্রভাব হবে বেশি। এটা দাওয়াতের মানহাজ। নিজের পরিবারে ইসলামের খবর নাই, নিজের শরীরে, নিজের আমলে, নিজের কথাবার্তা, নিজের লেনদেনে, নিজের কার্যক্রমে, আখলাকের মধ্যে কোনো দিনের খবর নাই, সুন্নতের খবর নাই, হাদিসের খবর নাই। আমি কি আহলে হাদিস, কি কোরআন সুন্নাহর অনুসারী, কি আলোচনকে সুন্নাহর দিকে, কোরআনের দিকে দাওয়াত দেব। এই জন্য আগে মাহফিলুল আখলাক, কোরআন সুন্নাহর আলোকে নিজের আখলাক সুন্দর করতে হবে। চার নম্বর, আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, দাওয়াতের মানহাজ হল আকলি এবং ফিকরি মানহাজ। অর্থাৎ নবী রাসূলদের দাওয়াতের মানহাজ বল প্রয়োগের মানহাজ না, আইন করে, ক্ষমতা দখল করে বাস্তবায়ন করার মানহাজ। এই মানহাজ হল আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, আকল এবং ফিকরির মানহাজ। অর্থাৎ মানুষের সামনে দাওয়াতকে এমন ভাবে তুলে ধরতে হবে যে দাওয়াত তার আকলে গিয়ে আঘাত করবে এবং তার চিন্তাধারার মাধ্যমে পরিবর্তন করবে। যতক্ষণ তার আকলে নাড়া দিতে না, এতক্ষণ তাকে আইন করে, বল প্রয়োগ করে শ্রেক মুক্ত করা যাবে না। যদি দাওয়াত না দিয়ে, দাওয়াত তাবলীগের কাজ না করে, রাষ্ট্রীয় ভাবে যদি বলা হয় আজকে থেকে সব মাজার বন্ধ হয়ে যাবে, কোন শিরক চলবে না, তখন এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ওই মাজারের পক্ষে, শিরকের পক্ষে দাঁড়াই যাবে, আইন করে বন্ধ করা যাবে না। তারাই ওই যারা আইন করবে তাদেরকে উৎখাত করবে, শিরক থেকে রেখার জন্য তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে। কারণ যে মানুষগুলো যে শিরক করে, এটাকে শিরক মনে করে করে না, এটাকে ইবাদত মনে করে করে। তাহলে তাকে শিরক থেকে মুক্ত করতে হলে তার আকলের মধ্যে, ফিকিরের মধ্যে, চিন্তার মধ্যে, বিবেকের মধ্যে এই দাওয়া ঢুকাইতে হবে যে এটা শিরক। এটা নবী রাসূলের পদ্ধতি। মুসা আলাইহিসসালাম যখন সাগর পাড়ি দিয়ে আল্লাহ তাদের কানে দিলেন, ফেরাউন সাগরের জল বল সহ সব নিয়ে মরে গেছে, রাষ্ট্র খালি করে দিচ্ছে না। দল বল মন্ত্রী সব নিয়ে সাগরে ডুবে গেছে, আত্ম কিছু নাই, ময়দান খালি, রাষ্ট্র খালি, মুসা আলাইহিস সালাম এসে দখল করে রাষ্ট্র প্রধান হয়ে বসবাস, কোরআনের আইন, তাওরাতের আইন বাস্তবায়ন করে দিলেন। মুসা আলাইহিস সালাম করছেন মানুষের সামনে যদি এই চারটা নবীওয়ালা মানহাজ খেয়াল রেখে দাওয়াত দিই, তাহলে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে এই দেশের মানুষ শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আহলে হাদিস তাবলিগ ইসলামের এই ইজতেমা যে তিন দিন ব্যাপী আমরা এসেছি, এই তিন দিন আলহামদুলিল্লাহ আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আজকে প্রথম দিনে আমরা অনেক আলোচনা করেছি, তো আমার মূল পয়েন্ট মূল বক্তব্য হলো আমার সম্মানিত ভাইরা, আমরা যারা এই আহলে হাদিস তাবলীগ ইসলামের আজকে তাবলীগ ইজতেমা এসেছি, আমরা প্রত্যেকে হব এক একজন দায়ী আল্লাহ, প্রত্যেকে হব এক একজন মোবাইল রেখে ওহি তাবলীগ করবো, ওহি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় এটাই তাবলীগ করো, অর্থাৎ কোরআন এবং সহি হাদিসের তাবলীগ করবো, আমরা কোনো জাল হাদিসের তাবলীগ করবো না, আমরা কোন ইচ্ছা কাহিনীর কাশ্মের কারামতের তাবলীগ করবো না, আমরা যা তাবলীগ করবো কোরআন এবং সহি হাদিসের তাবলীগ করবো। এটা হলো আমাদের এই আহলে হাদিস তাবলীগে ইসলাম আর অন্যর মধ্যে মৌলিক পার্থক্য, যে আমরা তাবলীগ করবো কোরআন এবং সহি হাদিসের, কোন জাল হাদিসের, কোন কাশ্ম কারামতের, কোন ইচ্ছা কাহিনীর আমরা তাবলীগ করবো না, করলে ওইগুলোর গুণাও কেয়ামত পর্যন্ত আমার কবর হয়ে যাবে, মিথ্যা কথা প্রচার করলাম। এজন্য এটা করবো, আর আমাদের তাবলীগের পদ্ধতি হবে আমরা কোন স্বপ্নের তরিকায় তাবলীগ করবো না, আমরা তাবলীগ করবো যে সময় আলিয়া আকবর তোলাকুম দিন রকমের আয়াত নাযিল হয়েছে, পরিপূর্ণ হওয়ার আয়াত নাযিল হয়েছে, ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি যেই পদ্ধতিতে যেই তরিকায় যেই মানহাজে তারপরে কোন রোগের জন্য কবর থেকে আল্লাহ রাসূল হাত পায়ে করে দিচ্ছেন, কার জন্য এটা করছেন, কার জন্য এটা করছেন, এই সকল জিনিসের তাবলীগ আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এবং ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে তিন দিন পরে ইনশাআল্লাহ প্রত্যেকের প্রত্যেকের এলাকায় গিয়ে একজন দাঈ আল্লাহ মুবাল্লিগে ওহি মুবাল্লিগে ইসলাম পাই যাব ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখতে হবে আগে নিজেকে গর্ব নিজের পরিবার গর্ব, নিজেকে সুন্দর চরিত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত দিয়ে সাজাবো, নিজের পরিবারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত দিয়ে সাজাবো, নিজের থেকে পরিবার থেকে শিরিক এবং বেদাত দূর করে দিব, তারপর আমার প্রতিবেশী আমার দেশের মানুষ সারা দুনিয়ার মানুষকে এই সুন্দর আখলাকের দিকে এই তাওহীদের দিকে সুন্নতের দিকে রাখবে, কিন্তু আমার তাকে যদি একজন না আসে কোন অসুবিধা নেই, সব ছবি আসতে হবে বাংলাদেশের মানুষ আমার তাওয়াতে, এটা জরুরি বিষয় না, অনেক যদি কিনা মতন বাজারে থাকবে না একা একজন মত নেই, অনেক যদি আসবেন একজন দুজন, তাহলে কি ওই নবীদের তাওয়াত সফল না, সফল সংখ্যা দিয়ে দাওয়াতের সফলতা নির্ভর করে না, দাওয়াতের সফলতা একজন হলে একজন, একজন না হইলে না, আমি একাই একটা জামা আমি, তারপরেও তাওহীদের উপরে ইস্তিকামত থাকবো, সুন্নতের উপরে ইস্তিকামত থাকবো, কোন কুফর শিরক বিদআত আকীদার সাথে আমার সাথে আমি যুক্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন, আল্লাহ পাক আজকের এই তিন দিন ব্যাপী তাবলীগি ইজতেমাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন, আমাদের সকলের জন্য এটিকে এই মজলিসকে ইজতেমাকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিন, সঠিকভাবে দিন বুঝার, দিন জানার, দিনের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের ভিতর থেকে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ সব কিছু আল্লাহ দূর করে দিন, মোমিনদের মাঝে আল্লাহ পাক ভ্রাতৃত্ব কায়েম করে দিন, বিশেষ করে আমরা যারা শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ার পক্ষে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার পক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি বা বাহিরেও আছি, আমাদের ভিতরে যেন কোন প্রকারের হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো না থাকে, আল্লাহ পাক আমাদের অন্তর থেকে এগুলোকে দূর করে দিন, আল্লাহ পাক আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিন, আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন, আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জগতের বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।